Network, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক এক ও একক, যিনি আল কোরআনুল করিম নাজিল করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক শেষ রাসুল করেছেন। আমাদের তাফসির হবে সূরা জুমার থেকে। এই সূরার নাম সূরা জুমার এই জন্য যে এই সূরার শেষ দিকে আল্লাহ পাক জুমার শব্দটি দুইবার করে উল্লেখ করেছেন, যার মানে হয় দল সমূহ। জুমরাতুন মানে একটি দল, আর জুমার বহু দল। আল্লাহ পাক দলে দলে জান্নাতিদেরকে জান্নাতে নিয়ে যাবেন, আর দলে দলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামীদেরকে। এই বিষয়টি এই সূরার শেষ দিকে উল্লেখিত হয়েছে, তা দিয়ে নামকরণ হয়েছে সূরার সূরা জুমার। এই সূরা নবী সাল্লামের মক্কী জীবন নাজল হয়েছে এবং এতে সুন্দর উপদেশ দেওয়া হয়েছে আরব মুশরিকদেরকে, কুরাইশদেরকে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত তৌহিদের, রিসালাতের, আখেরাতের মানতে প্রস্তুত ছিল না, যাতে করে এই উপদেশ তাদের অন্তরে নেমে যায় এবং তারা এই সত্য দাওয়াতকে গ্রহণ করে আর তারা ইহকাল পরকালে সুখী হয়। তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনাও দেওয়া হয়েছে এবং তাদেরকে গুরুত্ব দিতে বলা হয়েছে ইখলাসের ওপর। ইখলাস মানে নিষ্ঠা, আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য একগ্রচিত্তে ইবাদতবন্দি করা, আর সমস্ত কাজের ক্ষেত্রে দুনিয়ার আশাবাদী না হয়ে, সামান্য কোনো দুনিয়ার আশা আকাঙ্ক্ষা না রেখে আল্লাহর সন্তুষ্টিকেই নজরে রাখা, এই ইখলাসের কথা বারবার এই সূরায় উল্লেখ করা হয়েছে। ইখলাস মানে হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব জীবনের প্রতিটি ক্ষেত্রে, যাতে করে শিরকের গন্ধ পর্যন্ত না থাকে, না বড় শিরক, না ছোট শিরক, না প্রকাশ্য, না গোপনীয়। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, এই কিতাব নাজিলকৃত। তানজিলুল কিতাব মানে আল কিতাবুল মুনাজ্জাল, ইহা হচ্ছে নাজিলকৃত কিতাব, মহান আল্লাহর পক্ষ থেকে, যিনি মহাপরাক্রান্ত আর যিনি বিজ্ঞানময় আল হাকিম। ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, হে নবী, নিশ্চয় আমি তোমার ওপর এই কিতাব নাজিল করেছি। এই কিতাব তোমার রচনা করা নয়, আর তোমাকে কেউ শিখিয়ে দিয়েছে তাও নয়, বরং আমি আল্লাহ নাজিল করেছি। বিল হক, সত্যতার সাথে, এতে যা কিছু আছে সত্য, কল্যাণকর, যা বিধিবিধান রয়েছে তাতে কল্যাণ রয়েছে, আর যেসব ঘটনাবলী রয়েছে সেগুলি সত্য। এমন কোনো উপন্যাসের মতো ঘটনা নেই, কাল্পনিক, যা হয়নি বা হয়েছে অল্প আর সেটাকে বাড়িয়ে বর্ণনা করা হয়েছে, এমন কিছু এতে নেই। ফাবুদুল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন, সুতরাং আল্লাহর ইবাদত করো তার জন্য আনুগত্যকে নিখুঁত করে। ইখলাসের আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শিক্ষা দিয়েছেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আনুগত্যকে সুনির্দিষ্ট করে, এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহরই আনুগত্য করবে এবং এক আল্লাহর কাছে আশাবাদী হবে, এক আল্লাহকে ভয় করবে। আল্লাহ পাক তারপর আবার ইখলাসের কথা বলছেন, আল্লাহ লিল্লাহি দ্বীনুল খালিস, আর জেনে রেখো যে একমাত্র আল্লাহর জন্য আনুগত্য হচ্ছে সুনির্দিষ্ট। আনুগত্যের অধিকারী একমাত্র আল্লাহ। মানুষের কাজ হচ্ছে পালন করা, মানুষের কাজ এই নয় যে তারা রচনা করবে কোনো জীবন বিধান, হ্যাঁ, কোনো সমস্যার সমাধান তারা নিজের খেয়াল খুশি পেশ করবে। আল্লাহ পাক সমাধান নাজিল করেছেন, তার বাস্তবায়ন করা হচ্ছে মানব জাতির কাজ। ওয়াল্লাযীনা ইত্তাখাযূ মিন দূনিহি আউলিয়া, পক্ষান্তরে যারা আল্লাহকে বাদ দিয়ে অনেক পৃষ্ঠপোষক, অভিভাবক সাব্যস্ত করেছে, বন্ধুরূপে গ্রহণ করেছে, সে উপাস্যই হোক না কেন, যেগুলি বাতিল, অথবা নেতাই হোক না কেন মনে করে এরাই আমাদেরকে উদ্ধার করে দিবে, মনিব হোক না কেন যদি মনে করে এর উদ্ধার করবে, আল্লাহকে বাদ। বিশেষ করে এখানে তৌহিদ আর শিরকের কথা বলা হয়েছে, আল্লাহকে বাদ দিয়ে তারা এগুলিকে পৃষ্ঠপোষক অভিভাবক হিসাবে এগুলির পুজো শুরু করেছে, এগুলির উপাসনা করে থাকে, এগুলির কাছে আশা করে থাকে পাবো। মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, তারা বলে যে এদের আমরা ইবাদত করি না, উপাসনা করি না, একমাত্র কি জন্য করি, এই গরজে করি যে লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আল্লাহ পাকের আমাদেরকে নৈকট্য প্রাপ্ত বানিয়ে দেবে, আল্লাহ পাকের নিকটবর্তী আমাদেরকে করে দেবে। লিয়ুকাররিবুনা মানে নিকট, আর জুলফা মানে নিকট, তাহলে দুটো শব্দ দিয়ে বিষয়টিকে আরো তাগিদ করা হয়েছে, আল্লাহ পাকের অত্যন্ত নিকটবর্তী করে দিবে, আমরা সরাসরি আল্লাহর কাছে পৌঁছিতে পারবো না, সেই জন্য এগুলি হচ্ছে ভাইয়া মাধ্যম বা মুসলিমদের মধ্যে যারা শিরক করে থাকে তাদের ভাষায় ওয়াসিলা। তাহলে যে কোনো জাতির মধ্যে শিরক যখন ঢুকেছে তখন এই রাস্তা দিয়ে ঢুকেছে, এটা হচ্ছে চোরা রাস্তা, ওসিলার রাস্তা। আরবি উর্দুতে তারা ওসিলা ধরেছে যে এদের মাধ্যমে আল্লাহকে পাওয়া যেতে পারে, আল্লাহ পর্যন্ত তোমার মতো গুনাহগার একজন সাধারণ মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছা যেমন তেমন কথা, আল্লাহ পর্যন্ত তারা পৌঁছে গেছে, ওদেরকে ধরতে হবে, ওদের মাধ্যমে পৌঁছিতে হবে, সরাসরি আল্লাহর কাছে পাওয়া যাবে না। আল্লাহ পাক এসব অলি আউলিয়াকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। এইভাবে শিরকের অনুপ্রবেশ ঘটেছে মুসলিম জাতিতেও, আর আগের যুগে যারা প্রতিমা পুতুলের পূজা করেছে তারাও এই কথাই বলতো। আরব মুশরিকেরাকে যখন বলা হইতো তোমরা লাত ও জাম্মানাত হোবাল এসবের যে পুজো করছো উপাসনা করছো এটা তো আর দিন নয়, তখন বলছে আসল তো বড় আল্লাহরই এবাদত, কিন্তু এগুলির এই জন্য পুজো করছি, এগুলিকে এই জন্যই ডাকছি যে এগুলি এরাও ভালো মানুষ ছিল, সৎ মানুষ ছিল, এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেবে। যেমন আপনি রাজধানীতে এসে সরাসরি আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারছেন না, তাই আপনার এলাকার এমপি খুঁজছেন। হ্যাঁ, এগুলি উদাহরণ দিয়ে থাকে শিরকপন্থীরা, এমপির মাধ্যমে এমপি তখন আপনাকে সাথে নিয়ে ঢুকে পড়লো, স্যার আমার এলাকার একজন লোক আপনার কাছে এসছে একটু সময় চাই। হ্যাঁ, তো এরাকে তাই বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানুষের ওপর কেয়াস করেছে, মানুষের সাথে তুলনা করেছে, মানুষের জন্য ভায়া লাগে। এই জন্য দুটি কারণে মানুষের ভায়া লাগে, একটি কারণ হচ্ছে মানুষ নাই পরায়ণ হলে ও কে কি গরজে আমার কাছে আসছে, আমি একজন শাসক আমার কাছে কি জন্য আসছে এটা আমার জানা নেই, শাসকের জানা নেই, সেই জন্য ভাইয়ার প্রয়োজন হয় যে কথাটাকে সুন্দর করে পৌঁছে দেবে। আর এই জন্য ভাইয়ার প্রয়োজন হয় মানুষের কাছে, বড় মানুষের কাছে পৌঁছার জন্য, যে অনেক সময় বড় মানুষ জালেম হয়, শুনতেই চায় না সাধারণ লোকের কথা, কোনো চান্সই দিতে চায় না কথা বলার, সেই জন্য যদি প্রভাব খাটিয়ে যাওয়া যায়, কোনো সোর্স নিয়ে যাওয়া যায় তাহলে সেখানে পৌঁছা যাবে। পক্ষান্তরে রব্বুল আলামিন এই সমস্ত গুণ থেকে পাক পবিত্র, আল্লাহ সব কিছু জানেন, তার কি কোন গরিবের হ্যাঁ কোন সর্বহারার কি প্রয়োজন রয়েছে, আল্লাহর কাছে যদি চাই সে একজন ধনাঢ্য মমিনের চাইতেও শ্রেষ্ঠ। হ্যাঁ, রাস্তায় ফুটপাতে বসবাস করে কিন্তু আল্লাহর সাথে তার গাঢ় সম্পর্ক আছে, আপনার আমার চাইতে অনেক ভালো, যারা মাদ্রাসার মহলে ইসলামিক পরিবেশে মানুষ হয়েছে তাদের চাইতে অনেক শ্রেষ্ঠ হইতে পারে। আল্লাহ পাকের কাছে ভায়া লাগে না, কারণ আল্লাহ সবার কথা জানছেন, কি রাস্তা থেকে ডাকছে, কে বন জঙ্গলে ডাকছে, কে বাড়ি থেকে ডাকছে, কে কি অবস্থায় ডাকছে, আল্লাহ সব জানছেন। দ্বিতীয় কথা, আল্লাহ পাক জুলুম করে না, সুতরাং কার কি প্রয়োজন আর কে কত পাওয়ার হক রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এবং দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কার ওপর জুলুম করেন, ওমা আনা বিজ্জালামিল আবিদ, সুতরাং আল্লাহকে মানুষের ওপর কেয়াস করা, মানুষের সাথে তুলনা করা এটি একটি কুফরির দিক। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নেই, কেউ নেই, ওয়াহুয়া সামিউল বাসির, তিনি শোনেন আর দেখেন না, পক্ষান্তরে শাসক শোনে না দূরের কথা কি বলছে না বলছে যতক্ষণ খবর না পৌঁছানো হবে, আর দেখেও না যে কে কি ইসের জন্য এসে ধরনা দিচ্ছে রাস্তায়, খবরও রাখে না। আল্লাহ পাক ইরশাদ করেছে, ইন্নাল্লাহ ইয়াহকুম বাইনাহুম ফিমা হুম ফিহি ইখতালিফুন, মানুষরা যে সম্পর্কে বিতর্কে জড়িয়ে পড়েছে, মতবিরোধ করেছে, সে সম্পর্কে নিশ্চয়ই আল্লাহ পাক তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দেবেন। হক বাতিলের পার্থক্য তখন হবে যেটা হচ্ছে হিসাবের দিন। ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার, আল্লাহ তাকে হেদায়ত করেন না যেই ব্যক্তি মিথ্যুক হয় কাযিব, আর কাফফার যে অকৃতজ্ঞ হয়। লাউ আরাদাল্লাহু আন ইত্তাখিযা ওয়ালাদান, আল্লাহ পাক যদি কোনো সন্তান গ্রহণ করতে চাইতেন, লাস্তাফা মিম্মা ইয়াখলুকু মা ইয়াশা, তাহলে যা আল্লাহ সৃষ্টি করেছে তার মধ্যে থেকে যা চাইতেন বাছাই করতেন নিজের জন্য, আল্লাহ শুধু মেয়েই নেবেন, আর মুশরিকরা যেমন ধারণা করে আল্লাহ ছেলেও সৃষ্টি করছেন আর মেয়েও সৃষ্টি করছেন, তো আল্লাহ ফাক রব্বুল আলমিন ভালো ভালোগুলো নিতেন। আর আপনাকে যদি কোথাও যদি চয়েস করার স্বাধীনতা দেওয়া হয় যে আপনার ইচ্ছা মতো নেন, তো আপনি কি মন্দগুলো নেবেন ভালো নিতে পারলে? তাহলে রব্বুল আলমিন কি এত অসহায় শুধু মেয়েটি নিয়েছেন আর তোমাদেরকে দিয়ে দিয়েছেন ছেলে? আল্লাহ পাকের ছেলে সন্তান নেই, মেয়ে সন্তান নেই, সব কুফুরি কথা। হু আল্লাহুল ওয়াহিদুল কাহার, আল্লাহ পাক একক এবং তিনি অপ্রতিরোধ্য। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ আসমান সমূহ আর জমিন সৃষ্টি করেছেন বিল হাক্কে যথাযথভাবে ন্যায় সঙ্গতভাবে উদ্দেশ্য নিয়ে। ইয়াকাউয়িরুল লাইলা আলান নাহার, রাত কে দিয়ে দিনকে ঢেকে দেন। ওয়াকাউয়িরুন নাহার আলাল লাইল, আর দিন কে দিয়ে আল্লাহ পাক রাতকে ঢেকে দেন। ওয়াসাখখারাস শামসা ওয়াল কামার, এবং সূর্য চন্দ্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ন্ত্রিত করেছেন। কুল্লু ইয়াজরি লি আজালি মুসাম্মা, প্রত্যেকটি নিজ নিজ সময়ের উদ্দেশ্যে চলমান অবস্থায় রয়েছে, যখন সময় শেষ ধ্বংস হয়ে যাবে। অথবা প্রত্যেক দিন যখন সূর্য অস্তমিত হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস রয়েছে, আল্লাহ পাকের কাছে সিজদা অবনত হয় সূর্য। কেমনভাবে হয় আল্লাহ পাক ভালো জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাকের কাছে অনুমতি চাই যে আল্লাহ আমি কি আর উঠব, আমি কি আর পৃথিবীকে আলো দেব, পূর্ব দিক থেকে উঠব নাকি পশ্চিম দিক থেকে হুকুম হচ্ছে? যেই দিন আল্লাহ বলছেন না আর তোমাকে পূর্ব দিক থেকে ওঠা যাবে না, পশ্চিম দিক থেকে। এই হাদিস দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে আল্লাহু আল আজিজুল গাফফার, জেনে রাখো যে আল্লাহ পাক মহাপরাক্রান্ত আর বড় মার্জনাকারী। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদেরকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন আদম থেকে। সুম্মা জাআলা মিনহা জাওজাহা, তার থেকে আল্লাহ পাক তার স্ত্রী হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করলেন। ওয়া আনজালা লাকুম মিনাল আনআমি সামানিয়াত আজওয়াজ, আর তোমাদের জন্য গবাদি পশু নামিয়েছেন, আল্লাহ বলছেন নামিয়েছি নাজিল করেছি। আট প্রকারের গৃহপালিত পশু আল্লাহ পাক আট প্রকারের নাজিল করেছেন। আট প্রকার মানে হচ্ছে নর এবং মাদা দিয়ে আট প্রকার গবাদি পশু, উট, গরু আর ছাগল আর মেষ, নর নারী করলে এই চারটা, চার দুগুণে আট হয়ে যাবে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ নামিয়েছেন এই জন্য তাফসির, কারণ কেউ কেউ বলছে আল্লাহ পাক প্রথম সৃষ্টি করেছেন জান্নাতে তারপরে নামিয়েছেন প্রথম এই প্রাণীগুলিকে, কেউ কেউ বলছেন না নামিয়েছেন আল্লাহ পাক এসবের উপজীবিকা রেজিকে নামিয়েছেন, বৃষ্টি বর্ষণ না হলে পৃথিবীতে গবাদি পশু বা কিছু জন্মাতো না, সেজন্য আল্লাহ পাক যেন নামিয়েছেন, বা নামিয়েছেন মানে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকান মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস, আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেন তোমাদের মায়েদের গর্ভে সৃষ্টির পরে আর এক সৃষ্টিতে, এক এক স্তরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ফি যুলুমাতিন সালাস, তিন অন্ধকারের মাঝে, পেটের অন্ধকার, আবার ওই জরায়ুর অন্ধকার, আবার ওই যে শিশু থাকে শিশুর উপরে একটা যে হালকা আবরণ থাকে পানির মতো, যেটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে পড়ে তখনই সেটা ফেটে যায়, এই তিন অন্ধকারকে উদ্দেশ্য করা হয়েছে। জালিকুমুল্লাহ রব্বুকুম, এই তো আল্লাহ যিনি তোমাদের প্রতিপালক, লাহুল মুলক, তার জন্য সার্বভৌমত্ব, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কেউ সত্য মাবুদ নেই। ফা আন্না তুসরাফুন, তাহলে কোথায় তোমরা উল্টো ফিরে যাচ্ছ? এখানে আমরা অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আলোচনার দিকে ফিরে আসছি। বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি, তেমনি জীবন্ত হয়ে ওঠে আল কোরআনের জ্ঞানের জন্যধারায় মানব হৃদয়। আপনি কি চান দোজাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন? তাহলে দেখুন বিএসটিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান। জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে? আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান আজ রাত 10:30 বা পুনঃ সম্প্রচার সকাল 9:00 বাংলাদেশে পিএস টিভি বাংলায়। তিনি তাই বলে থাকেন, ব্যবহার করছেন সেজন্য ব্যবহার করতে হবে। কার দ্বারা কার জন্য প্রেরিত অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস। কি উদ্দেশ্য নিয়ে? মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবেন, অসৎ কাজের নিষেধ করবেন। মুজাফফর বিন মুহসিন, ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন, শাহিদুল্লাহ খান মাদানী, আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, জাহাঙ্গীর আলমের উপস্থাপনা। কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ? হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল সূরা জুমার আয়াত নম্বর 7 এ ইরশাদ করছেন মানব জাতিকে সম্বোধন করে, ইনতাক ফুরু, তোমরা যদি অস্বীকার করো, অকৃতজ্ঞ হও। দুটোই অর্থ হতে পারে কুফরের। কুফর বড় কুফরি হচ্ছে অস্বীকার করা, আর ছোট কুফরি হচ্ছে না শুকরি করা বা অকৃতজ্ঞ হওয়া। আল্লাহর প্রতি ইমান পরকালে ইমান আছে, কিন্তু আল্লাহ পাকের নিয়ামতকে ভালো কাজে ব্যবহার না করে পাপের কাজে লাগানো। ফাইনাল্লাহ গানিউন আনকুম, তাহলে জেনে রাখো যে আল্লাহ পাক তোমাদের থেকে অমুখাপেক্ষী। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আর তার বান্দাদের জন্য আল্লাহ কুফরি পছন্দ করেন না। আল্লাহ যখন কুফরি পাপ পছন্দ করেন না, তাহলে আল্লাহ পাকের বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, এ কথা ভুল না। এই আয়াত স্পষ্ট করে আল্লাহ পাকের বিনা হুকুমে আল্লাহ হুকুম দিবেন কোনটা, যেটা পছন্দ করেন সেটা না হুকুম দিবেন, না যেটা পছন্দ না করে তারও হুকুম দিয়েছেন। হুকুম মানে নির্দেশ, তাহলে হুকুম কথা বলবেন না, এতে মারাত্মক অপরাধ হয়ে যাবে। তবে আল্লাহ পাকের ইচ্ছা বলবেন, ইচ্ছা আলাদা জিনিস, তিনি সৃষ্টিকর্তা, সুতরাং তার ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না। ইচ্ছার বিরুদ্ধে যদি হয়ে যায় এ কথা যদি আপনি মানেন, তার মানে আল্লাহ পাক তাহলে অপারগ হয়ে যাচ্ছেন, থামতে পারছেন না। যেমন কোনো প্রশাসন থামতে পারে না ইচ্ছার বিরুদ্ধে, দেশে কিছু ঘটে যাচ্ছে অপ্রীতিকর বিষয়, তো ইচ্ছা আর হুকুমে পার্থক্য আছে। হুকুম আল্লাহ পাক ওই কাজেরই দেন যেই কাজ কি আল্লাহ পাক পছন্দ করেন, আর আল্লাহ পাক কুফরিকে পাপকে বান্দার জন্য পছন্দ করেন না। ওয়াইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, আর আল্লাহর যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আল্লাহ তাতে তোমাদের উপর সন্তুষ্ট হবেন, তোমাদের জন্য তা পছন্দ করবেন। ওয়ালা তাজির ওয়াজিরাতুন উজরা উখরা, আর কোনো বোঝা বহনকারী ব্যক্তি অপরের বোঝা উঠাবে না, পৃথিবীতে উঠাবে না যে একজন অপরাধ করলো আর আরেক ভাইকে ধরে নিয়ে চলল না, এটা এই বিচার জায়েজ নয়। সুম্মা ইলা রব্বিকুম মারজিউকুম, অতঃপর তোমাদেরকে তোমাদের প্রতিপালকের কাছে ফিরিয়ে নেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম মা কুনতুম তাআমালুন, তোমরা যা করতে সে সম্পর্কে তোমাদের জানিয়ে দেওয়া হবে। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদুর, আল্লাহ পাক অন্তর্যামী। ওয়া ইযা মাসসাল ইনসানা দুররুন, আর মানুষকে যখন কোনো অনিষ্ট স্পর্শ করে, কষ্ট হয়, বিপদ আপদে পড়ে, দা রব্বাহু মুনিবান ইলাইহি, তখন মানুষ তার পালনকর্তাকে ডাকে আল্লাহ অভিমুখী হয়ে, তার দিকে ধাবিত হয়ে। বিশেষ করে মুসলিম সমাজের যারা গুনাহগার পাপিষ্ঠ, তারা যখন বিপদ আপদে পড়ে তখন মসজিদমুখী হয়ে যায়, তখন খুব দোয়া করে, চোখের পানি ছুটে না, কত কান্না করছে মনে হচ্ছে আল্লাহর সামনে। সুম্মা ইযা খাওয়ালাহু নিমাতাম মিনহু, অতঃপর যখন আল্লাহ পাক তার পক্ষ থেকে অনুগ্রহ দিয়ে ধন্য করেন, নাসিয়া মা কানা ইয়াদু ইলাইহি মিন কাবলু, এর পূর্বে যেই জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল তা ভুলে যায়, ভুলে গেছে, সুখ চলে এসছে ভুলে গেছে। ওয়াজাআলা লিল্লাহি আন্দাদা, মুশরিকদের এরকমই চরিত্র ছিল, আরো মুশরিকদের কথা আল্লাহ পাক বলেছেন, যখন বড় বিপদ আপদে পড়তো একমাত্র আল্লাহকে ডাকতো, আর যখন সুখে মক্কায় চলে এসছে, এখন সফর থেকে সংকটের মুহূর্ত পারে, লোহিত সাগর পারে, ব্যবসা করে চলে এসছে, এখন এসে এখন শুরু হবে এসব বাতিল উপাস্যের পূজা, আর এতক্ষণ পর্যন্ত যখন ঝড় তুফানে ছিল তখন আল্লাহকে ডাকছিল। আল্লাহ পাক বলছেন ওয়াজাআলা লিল্লাহি আন্দাদা, আর আল্লাহর শরীক স্থাপন করে ফেলে, লিউদিল্লান সাবিলি, যাতে করে আল্লাহর রাস্তা থেকে নিজেও পথভ্রষ্ট অন্যকে পথভ্রষ্ট করে। কুল, হে নয় বলে, তামাত্তাবে কুফরে কা কালিলা, এই কুফরির অবস্থায় তুমি অল্প কিছুক্ষণ ভোগ করে না, কিছুদিন দুনিয়ার ভোগ বিলাস করে না। ইন্নাকা মিন আসহাবিন নার, নিশ্চয় তুমি জাহান্নামে। আল্লাহকে ডাকবে বড় বিপদে পড়লে, আর বাতিল উপাস্যকে ডাকা শুরু করবে যখন সুখ হবে। আল্লাহ বলছেন যে তামাত্তাবে কুফরে কা কালিলান, কিছুদিন এই কুফরিয়া শিরকের অবস্থায় খুব ভোগ করে নাও। ইন্নাকা মিন আসহাবিন নার, নিশ্চয়ই তোমরা জাহান্নামের অধিবাসী, শিরক কুফরির কারণে। এই লোকেরা যারা শির কুফুরি করে মরল জাহান্নামের অধিবাসী হলো এরা ভালো নাকি? আল্লাহ পাক তারপর আয়াত বলছেন, আম্মান হুয়া কানেতুন আনা আল্লাইলে সাজেদা ওয়া কায়মা, নাকি ওই লোক ভালো যেই লোক রাতে আনা আল্লাহ রাতের বিভিন্ন অংশে অনগত হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়, তাহাজ্জুদ পড়ে, কান্নাকাটি করে, সাজেদান সেজদায় অবনত হয়, ওয়া কায়মান আর দাঁড়িয়ে আল্লাহর কাছে আল্লাহর দরবারে নামাজ পড়ে, ইহাজারুল আখিরা পরকালকে ভয় করে, ওয়ারজু রহমাত রব্বিহি আর প্রতিপালকের রহমতের আশাবাদী হয়, দুই দল সমান হইতে পারে? একদল পাপিষ্ট, তাদের রাত কাটে পাপের মধ্যে, হারাম ভোগ বিলে জেনা ব্যবিচার আর মদের সাথে, আর একদল বাড়িতে শান্তির সাথে আছে, কোনো কষ্ট নেই, তারপরে রাত্রে উঠে গিয়ে অন্ধকারে দুনিয়া যখন শুয়ে গেছে লুকিয়ে লুকিয়ে আল্লাহর এবাদত বন্দী করছে, ফরজ তো আদায় করে পাঁচ অক্ত, তারপর আল্লাহর সামনে কান্নাকাটি করে, সেজদায় পড়ে থাকে, দুই দল কখনো সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাউয়াল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী বলে দাও যারা জ্ঞানী জানে আর যারা জানার চেষ্টা করলো না জানলই না, দুই দল সমান হতে পারে? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই জ্ঞানী ব্যক্তিরাই উপদেশ গ্রহণ করে। কুল হে নবী বলে ইয়া ইবাদাল্লাযীনা আমানু, হে আমার ওই বান্দারা যারা ইমান নিয়ে এসছো, আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দাও যে আল্লাহ বলছেন তোমাদেরকে, আমার ওই বান্দারা যারা ইমান নিয়ে এসছো, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের প্রতিপালককে ভয় করো, লিল্লাযীনা আহসানু ফি হাযিহি দুনিয়া হাসানা, যারা সৎকর্মশীল তাদের জন্য ইহকালেও কল্যাণ রয়েছে, ইহকালেও আল্লাহ কল্যাণ দেবেন, শুধু আখেরাতে ক্যাশ হবে এমন কথা নাই। ও আরদুল্লাহ ওয়াসিয়া, আর এটাও জেনে রাখো যে আল্লাহ পাকের ভূমি, এই আল্লাহ পাকের পৃথিবী বড়ই প্রশস্ত। মক্কার অসহায় দুর্বল নির্যাতিত মুসলিমদেরকে এখানে বলা হয়েছে যে আল্লাহ পাক তোমাদেরকে একদিন সম্মানিত করবেন, তোমাদের জন্য কল্যাণ দুনিয়াতে আছে, এক কথা নিরাশ হইও না। দুই নম্বর কথা, যদি এখানে চলাফেরা মুশকিল হয়ে যায়, জুলম হচ্ছে, তাহলে তোমরা আল্লাহর জমিন প্রশস্ত রয়েছে, তোমরা অন্য কোথাও চিন্তা করো, হাবাসার হিজরতের দিকে ইঙ্গিত করা হয়, চলে যাও হাবাস আবেশে নিয়ে চলে যাও। ইন্নামা ইউয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে তাদের পারিশ্রমিক দেওয়া হবে অফুরন্ত বিনা হিসাবে। আল্লাহ পাক বলছেন, কুল হে নবী বলে দাও, ইন্নি উমিরতু, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমি আদিষ্ট হয়েছি, আন আবুদাল্লাহ, যে আল্লাহর একমাত্র ইবাদত করবো, মুখলিসান লাহুদ্দিন, তার জন্য আনুগত্যকে সুনির্দিষ্ট করে, উমিরতু, আর আমাকে এও আদেশ করা হয়েছে, লিয়ান আকুনা আউয়ালাল মুসলিমিন, যাতে আমি প্রথম মুসলিম হই, প্রথম আত্মসমর্পণকারী, মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এই উম্মতের প্রথম মুসলিম, আল্লাহ বলছেন আউয়ালুল মুসলিম, ইব্রাহিম আলাইসাল্লামের জামানায় ইব্রাহিম খলিলুল্লাহ আউয়ালুল মুসলিমের প্রথম মুসলিম। আল্লাহ বলছেন, কুল হে নবী, আরো বলে দাও, ইন্নি আখাফু ইন আসাইতু রাব্বি, আমি আশঙ্কা করছি, আমি যদি আমার প্রতিপালকের নাফরমানি করি তো ভয় করছি, আজাব ইয়াউমিন আজিম, মহাদিবসের আজাবের, আমার উপরে সেই আজাব শাস্তি আসবে। কুলিল্লাহ আবুদু মুখলিসান লাহু দীনি, হে নবী আরো জানিয়ে দাও, আল্লাহরই ইবাদত আমি করি, তার জন্য আমার আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল খালিস করে, ফাবুদু মা শেতু মিন দুনি, সুতরাং তোমরা, তোমাদের উপর জবরদস্তি আমি করতে পারবো না, তোমরা যা চাও আল্লাহকে বাদ দিয়ে তার তোমরা উপাসনা করতে থাকো। কুল হে নবী আরো জানিয়ে দাও, ইন্নাল খাসিরিনা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম, তারাই তো ক্ষতিগ্রস্ত, সত্যিকার অর্থে তারাই ক্ষতিগ্রস্ত, আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামা, যারা কিয়ামতের দিনে নিজেকে আর নিজের পরিবারকে ক্ষতিগ্রস্ত করবে। নিজে পথভ্রষ্ট ছিল, বিদীন বেনামাজি, হ্যাঁ বহুত্ববাদী, যার ফলে তার স্ত্রীও বেনামাজি বেদিন হয়ে গেছে, বেহায়া বেপর্দা হয়ে গেছে, নিজে অবাদ মেলামেশা পছন্দ করতো, যার ফলে তার বন্ধু বান্ধব আসলে স্ত্রীকে বাধ্য করতো, অনেক মূর্খ পাপিষ্টরা, স্ত্রী পর্দানাসীন, ভালো ঘরের মহিলা ছিল, কিন্তু বাধ্য করে বন্ধু বান্ধবের সামনে এসে খাবার পরিবেশন করবে, এই করবে সেই করবে, গল্প করবে, অসুবিধা নাই, এত সংকীর্ণতা কেন, ইত্যাদি। যারা এইভাবে নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে, নিজের ইমান খারাপ করেছে, আমল খারাপ করেছে, আর নিজের পরিবার ছেলে মেয়েকে খারাপ করেছে, স্ত্রীকে খারাপ করেছে, তারা কিয়ামতের দিনে ক্ষতিগ্রস্ত হবে, নিজেকেও হারাবে, ক্ষতিগ্রস্ত করবে, আর নিজের পরিবার পরিজনকেও ক্ষতিগ্রস্ত করবে। আল্লাহ শুনে রাখো, যালিকা হুল খুসরানুল মুবিন, এটাই তো হচ্ছে স্পষ্ট ক্ষতি, যে আখিরাত ধ্বংস হলো, নিজের স্ত্রী ছেলে মেয়ে সব জাহান্নামে গেল, লাহুম মিন ফাওকিহিম জুলাল মিনান নার, আল্লাহ পাক বলছেন তাদের ওপর জাহান্নামের আগুনের স্তর হবে, অমিন তাহতিহিম জুলাল, আর তাদের নিচেও জাহান্নামের স্তর হবে, নিচেও আগুন, ওপরে আগুন, চারিদিকে আগুন। জালিকা, এই যে জাহান্নাম সম্পর্কে বলা হচ্ছে, ইউখাউফুল্লাহু বিহি ইবাদাহ, আল্লাহ পাক তার বান্দাদেরকে এই দিয়ে সতর্ক করেন, ভীতি প্রদর্শন করেন, ইয়া ইবাদিহি, আমার বান্দার, ফাত্তাকুন, সুতরাং আমাকে ভয় করো, ওয়াল্লাযীনা ইজতানাবু তাগুত আন ইয়াবুদুহা, আর সৎকর্মশীল কারা তাদের সম্পর্কে আল্লাহ পাক কয়েকটি গুণ এখানে উল্লেখ করেছেন, যারা তাগুতের পূজো থেকে বেঁচে থাকে। ইজতানাবু তাগুত, আল্লাহ ছাড়া অন্যের উপাসনা থেকে, এবাদত থেকে অন্যকে সেজদা করা, অন্যের কাছে চাওয়া, অন্যের কাছে আশা রাখা, তারা আমাদের মনের কামনা বাসনা পূরণ করতে পারে, এই সব থেকে বেঁচে থাকে। অন্যের বিধান, মানবরচিত বিধান মানা থেকে সন্তুষ্ট চিত্তে, এক হচ্ছে সন্তুষ্ট হয়ে মেনে নেওয়া, আমাদের হাতে নেই যে পাল্টাতে পারবো, কিন্তু সন্তুষ্ট হয়ে মেনে নেওয়া এবং তার জন্য মেহনত পরিশ্রম মানবরচিত বিধানকে প্রতিষ্ঠা করার জন্য, যারা এইরকম করবে তারা তাগুতের পূজা করলো না, ওইরকম করেনি কখনো। ওয়া আনাবু ইলাল্লাহ, এবং তার আল্লাহমুখী হয়েছিল, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ রয়েছে, ফাবাশশির ইবাদ, আল্লাহ পাক বলছেন হে নবী আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল বলছেন আল্লাযীন, আমার বান্দা কারা, আল্লাযীন ইস্তামিউনাল কওলা, যারা কথা শোনে। তাহলে যারা হটকারিতা করে শুনবেই না ভালো কথা, ইসলামের কথা, কোরআন হাদিসের কথা, তারা আল্লাহ পাকের ভালো বান্দা নয়। ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর তারা ভালো কথাকে অনুসরণ করে, নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করে, ভালো কথা ফেলে, তৌহিদ সুন্নাতের কথা কোরআন এবং হাদিস আছে, দলিল আছে, কেন মানবো না। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারা কি আল্লাহ পাক হেদায়ত করেন, ও উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হচ্ছে বুদ্ধিমান। বুদ্ধিমান হওয়ার পরিচয় হচ্ছে নিরপেক্ষ হয়ে, গোঁড়ামি না করে, অন্ধত্বে বিশ্বাসী না হয়ে, আপনি নিরপেক্ষ দৃষ্টি কন্নি কোরআন সুন্নার কথা, আল্লাহ প্রদত্ত বিধানের কথা পড়বেন, চর্চা করবেন, শিখবেন, আর তার প্রতি আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন, আল্লাহ পাক যেন কোরআন সুন্নাকে মজবুত করে ধারণ করার তৌফিক দান করেন, আল্লাহ পাক মুসলিম উম্মাকে তাদের আসল উৎস কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। مل أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয়, ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয়, তাপ দিলে সোনা বিশুদ্ধ হয়, আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও, যাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন। বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম। পিস টিভি কে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আল্রায়ান ব্যাংক, কোয়াড্রান কোড 48 গ্যালথরপ রোড, বার্মিংহাম, UK, পোস্ট কোড B15 1TH, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 01132301, ইউরো অ্যাকাউন্ট নম্বর 01132302, ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর 01132303, শর্ট কোড 300083, সুইফট BIC কোড IBOBZB22, IBAN ZB52, LOYD 3096340102419, টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন 4420824243211। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন, যাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন। Peace TV।